أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتتفرق أمتي على 73 ملة وفي رواية قال تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة وفي رواية قال 72 في النار وواحدة في الجنة قالوا ما هي يا رسول الله وفي رواية قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام شرد وشبابتي حضرات علماء كرام সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান বাইশ, আমার আগে হযরত মাওলানা উবাইদুর রহমান খান নদভী সাহেব অত্যন্ত মূল্যবান কথা বলছেন। তিনি বক্তৃতার ভঙ্গিতে বলেন, বলেছেন আলাপচারিতার ভঙ্গিতে। যদি বক্তৃতার ভঙ্গিতে বলতেন নিশ্চয়ই আপনারা আরো অনেক গভীরভাবে মনোযোগ দিতেন এবং আরো অনেক গভীরভাবে বুঝতে পারতেন। এবং তিনি তার বক্তব্যের ফাঁকে দিয়ে আমার সম্পর্কে যা বলেছেন এই ব্যাপারে আমার কথা হইল, তার বয়স আমার চেয়ে কম হতে পারে। তিনি আমার সহপাঠী জামাতা হতে পারে, কিন্তু জ্ঞানের দিক থেকে তিনি আমার চেয়ে অনেক অনেক। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করে বলব, আর কোনদিন ওনার বক্তব্য শোনার সুযোগ পাইনি, একটু ধৈর্যের সাথে ওনার কাছ থেকে বক্তব্যের ভঙ্গি আশা করবেন। আলাপচারিতার ভঙ্গিতে যা বলেন গভীর মনোযোগ সহকারে শোনার চেষ্টা করলে অনেক জ্ঞান হাসিল করতে পারবেন। আমাকে আজকে আপনাদের এখানে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে হক বাতিলের পার্থক্য। আমার নামে উল্লেখিত এই বিষয়বস্তুটা আমি আপনাদের সামনে খুলে বলার জন্য, আলোচনা করার জন্য আল্লাহর পবিত্র কালাম থেকে সূরায়ে আনআম এর 153 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মানব সৃষ্টির সূচনাকাল থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন হক বাতিলের দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছেন। যতদিন পর্যন্ত দুনিয়াতে হকপন্থী মানুষ থাকবে ততদিন ওই তার সাথে বাতিলের মোকাবেলা করবে। যেদিন হকপন্থী কোনো মানুষ দুনিয়াতে থাকবে না সেদিন আল্লাহ দুনিয়া রাখবেন না, দুনিয়া ধ্বংস করে দেবে। জগৎ ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। সুতরাং মানব সৃষ্টির সূচনাকাল থেকে কিয়ামত পর্যন্ত সব বাতিলের দ্বন্দ্ব অতীতেও লেগেছিলই, বর্তমানেও লেগেই আছে, ভবিষ্যতেও লেগেই থাকবে। হক বাতিলের দ্বন্দ্বের বেলায় তুমি বাতিলের প্রভাব প্রতিপত্তি দেখে বাতিলের পক্ষ সমর্থনকারী হয়ে যাও না, শত জুলুম নির্যাতন অত্যাচার অবিচার সহ্য করেও হকের পক্ষে থাকো, এখানে হবে তোমার পরীক্ষা। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, হক বাতিলের দ্বন্দ্ব যদি আল্লাহ সৃষ্টি করে না দিতেন, তাহলে কে হকের পক্ষে থাকে আর কে বাতিলের পক্ষে যায়, তার পরীক্ষা কি সম্ভব হইত? সুতরাং এই পরীক্ষার কারণে আল্লাহ তাআলা আলামিন মানব সৃষ্টির সূচনাকাল থেকেই হক বাতিলের দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছেন। যতদিন পর্যন্ত দুনিয়াতে মানুষ থাকবে ততদিন পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব থাকবে। হক শব্দটা আরবি, বাতিল শব্দটাও আরবি। হকের বিপরীত শব্দ বাতিল, তবে সর্বদা নয়। হক শব্দটা বিভিন্ন সময় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। কোন সময় হক শব্দের অর্থ হয় অধিকার, যেমন স্বামী স্ত্রীর হক, মা বাবার হক, স্বামীর কাছে স্ত্রীর হক, স্ত্রীর কাছে স্বামীর হক, পিতামাতার কাছে সন্তানের হক, সন্তানের কাছে পিতামাতার হক। এখানে হক অর্থ অধিকার, প্রাপ্য, যার কাছে যার যা প্রাপ্য তাকেই তার অধিকার বলা হয়। তো হক শব্দের অর্থ যখন অধিকার হয় তখন তার বিপরীতটার নাম অনধিকার। কোন সময় হক শব্দের অর্থ হয় সত্য, তখন তার বিপরীতটা হয় মিথ্যা। কোন সময় হক শব্দের অর্থ হয় সঠিক, তখন তার বিপরীতটা হয় ব্যতিক। কোন সময় হক শব্দের অর্থ কি হয় সঠিক, যখন হক শব্দের অর্থ হয় সঠিক তখন তার বিপরীতটা হয় ব্যতিক। এই ব্যতিক তিন প্রকার। এক প্রকারের ব্যতিক এমন বাতিল যে বাতিল কুফুরি, যে বাতিল গ্রহণ করলে ইমানদার থাকে না, মুমিন মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আরেক প্রকার ব্যতিক এমন ব্যতিক যা বাতিল ঠিক কিন্তু কুফুরি নয়, এই ব্যতিক গ্রহণ করলে পথ ভ্রষ্ট হয়ে যায়, গুমরাহ বলে সাব্যস্ত হয়, জাহান্নামী সাব্যস্ত হয়। আরেক প্রকার হক, আরেক প্রকার ব্যতিক আছে যেটা হকের বিপরীত হিসাবে ব্যতিক কিন্তু কুফুরিও নয়, পথভ্রষ্টতাও নয়। যে সময় হক শব্দের অর্থ হয় সঠিক তখন তার বিপরীত অর্থ হয় ব্যতিক। এই ব্যতিক তিন প্রকার। এক প্রকার ব্যতিক কুফুরি, এক প্রকার ব্যতিক গুমরাহি, আরেক প্রকার ব্যতিক কুফুরিও নয় গুমরাহিও নয়। তিনটার উদাহরণ আগে আমরা বোঝার চেষ্টা করব। ইসলাম ধর্ম হক আর বাকি সমস্ত ধর্ম বাতিল। এখানে বাতিল হকের বিপরীত শব্দ বাতিল, এমন বাতিল যে বাতিল কুফুরি। আহলে সুন্নাত ওয়াল জামাত হক এর বিপরীতটা বাতিল, এমন বাতিল যে বাতিল কুফুরি নয় কিন্তু ফদগ্রস্ততা, জাহান্নামের শক্তির যোগ্য। আবার দুই মুস্তাহিদের মধ্যে যদি দ্বিমত হয়, এক মুস্তাহিদের মত যদি সঠিক হয়, অপর মুস্তাহিদের মত সঠিক নয় ব্যতিক, কিন্তু এই ব্যতিক কুফুরিও নয়, এই ব্যতিক গুমরাহিও নয়, সহি বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইজন মুজতাহিদের যদি দুই মত হয় কোন বিষয় মীমাংসা দিতে গিয়া। মুস্তাহিদ কাকে বলে যারা জানেন কথাটা খুব সহজে বলবেন, মুস্তাহিদ কাকে বলে তারা যদি যারা জানেন না তারা কথাটা বুঝতে একটু কঠিন হতে পারে, আমি একটু পরে ইনশাআল্লাহ বলব। তো সহি বুখারী শরীফের হাদিসের মর্মটা হল, দুই মুজতাহিদের মধ্যে যদি কোনো বিষয়ের মীমাংসা দিতে গিয়া দ্বিমত হয় তাহলে কোনো মতেই গুনাহ নাই, উভয় মতেই সওয়াব আছে, উভয় মতেই। তাহলে বলুন তো এই দুই মতের কোনটাকে আপনি বাতিল বলবেন? যে দুই মতের দুনো মতে সওয়াব আছে, কোনো মতেই গুনাহ নাই, এর কোনটাকে বাতিল বলা যাবে? একটাকেও বাতিল বলা যাবে না। হ্যাঁ, একটা সঠিক আর একটা বেঠিক বলতে পারেন। এই ধরনের বেঠিকের মধ্যেও সওয়াব আছে, সঠিকের মধ্যেও সওয়াব আছে। তবে সহি বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, এই রকম সঠিকের মধ্যে এক সওয়াব, বেঠিকের মধ্যে এক সওয়াব, সঠিকের মধ্যে দুই সওয়াব। উদাহরণস্বরূপ বলা যায়, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একজন মুজতাহিদ ইমাম, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহিও একজন মুজতাহিদ ইমাম। মুজতাহিদ ইমাম কাকে বলে যারা বুঝেন না, তাদের উদ্দেশ্যে অতি সংক্ষেপে বলছি। আমার আগে হযরত মাওলানা উবাইদুর রহমান খান নদভী সাহেব বলে গেছে, কোরআনে পরিষ্কার ভাষায় আল্লাহ সব বিষয়ের বিধান সুস্পষ্টভাবে দেন, কিছু বিধান হাদিসে পাওয়া যায়, হাদিসেও সব বিষয়ের সুস্পষ্ট বিধান পাওয়া যায় না। যে যে বিষয়ের সমাধান কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না, সেই বিষয়ের সমাধানের তৃতীয় পথ হইল কোরআন হাদিস সম্পর্কের জ্ঞান সম্পর্কে যারা বিশেষভাবে পারদর্শী, যারা কোরআন সুন্নার আলোকে নতুন উদ্ভূত সমস্যার সমাধান বের করতে সক্ষম, এই যোগ্যতাটা যাদের মধ্যে আছে তাদেরকে মুজতাহিদ ইমাম বলা হয়। এদের মধ্যে একজন ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, একজন ছিলেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ। মুজতাহিদ ইমাম কোরআনের মধ্যে যে বিষয়ে পরিষ্কার সমাধান পাওয়া যায় না, হাদিসের মধ্যে যে বিষয়ে পরিষ্কার সমাধান পাওয়া যায় না, সেই বিষয়ে কোরআন হাদিসের আলোকেই সমাধান বের করার মতো যোগ্যতা রাখেন। এই ব্যাপারে সমস্ত মুজতাহিদগণ যদি একমত পোষণ করেন এটাকে ইজমা বলা হয়। আর এই ব্যাপারে যদি ভিন্ন ভিন্ন মুজতাহিদ ভিন্ন ভিন্ন মত পোষণ করেন তাকে কিয়াস বলা হয়। এই জন্য ঈশ্বরীয়তের সর্বমোট দলিল চারটা, আল্লাহর কিতাব, রাসুলের সুন্নত, উম্মতের ইজমা, মুজতাহিদগণের কিয়াস। আল্লাহর কিতাব, রাসুলের সুন্নাহ, উম্মতের ইজমা, মুজতাহিদগণের কিয়াস। কিন্তু কার কিয়াস শরীয়তের দলিল এটা জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে জানা জানি না থাকায় অনেক জনসাধারণও কিয়াস করতে চায় এবং সেটাকে শরীয়তের দলিল বানাইতে চায়। কিভাবে কিয়াস করে? বলে, আমার শ্বশুরের সম্মানের জন্য যদি আমি দাঁড়াইতে পারি, আমার পীরের সম্মানের জন্য যদি দাঁড়াতে পারি, আমার উস্তাদের সম্মানের জন্য যদি দাঁড়াতে পারি, আমার বাবার সম্মানের জন্য যদি দাঁড়াতে পারি, তাইলে রসুলকে তাজিম করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এটা একটা কিয়াস। কিয়াস আরবি শব্দ, এর বাংলা অর্থ অনুমান। এই যে একটা অনুমান করল, কিয়াস করল, এই কিয়াসটা ইমাম আবু হানিফা করেছিলেন, ইমাম শাফিঈ করেছিলেন, ইমাম মালিক করেছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল করেছিলেন, করেছিলেন কোন সাহাবায়ে কেরাম, করেছিলেন কোন তাবেঈন, করেছিলেন কোন আইমায়ে মুজতাহিদিন না। এটা একটা মূর্খ লোকের কিয়াস। শ্বশুরের সম্মানার্থে দাঁড়াতে পারলে রসুলের তাজিমের জন্য দাঁড়াতে পারবো না কেন? যে মুস্তাহিদ ইমামের কিয়াস নয়, এটা মূর্খ লোকের কিয়াস। এই জন্য শরীয়তের মূলনীতি বিষয়ক কিতাবে লেখা আছে কিয়াস তিন প্রকার। কিয়াস তিন প্রকার, পণ্ডিতের কিয়াস, মূর্খ লোকের কিয়াস, মুস্তাহিদগণের কিয়াস, পণ্ডিতের কিয়াস শরীয়তের দলিল নয়। পণ্ডিতের কিয়াস পণ্ডিতের অনুমান, শরীয়তের দলিল নয়। এক পণ্ডিতের নাম ছিল ডারউইন। ডারউইন পণ্ডিতের কিয়াস হইল, অনুমান হইল, ব্যাঙ্গের সানার লেজ যদি খসে পড়ে যেতে পারে তাহলে মানুষেরও লেজ খসে পড়ে গেছে, সেটা মানা যাবে না কেন? মানুষও এক সময় বানরের মতো লেজ বিশিষ্ট ছিল, ব্যাঙ্গের সানার মতো লেজ খসে পড়ে গেছে, আর পিছনের দুই পায়ে হাঁটতে আর আগের দুই পায়ে ধরতে শিখেছে, এইভাবে বানর মানুষ হয়েছে। তো মানুষকে বানরের সাথে তুলনা করলো, ব্যাঙ্গের সানার লেজ খসে পড়ার সাথে অনুমান করে কিয়াস করে। এই কিয়াস পণ্ডিতের কিয়াস, পণ্ডিতের কিয়াস শরীয়তের দলিল নয়, মূর্খ লোকের কিয়াস শরীয়তের দলিল নয়, মুস্তাহিদ ইমামগণের কিয়াস কিসের দলিল? শরীয়তের দলিল। তাহলে শরীয়তের সর্বমোট দলিল কতটা? আল্লাহর কিতাব, রাসুলের সুন্নত, উম্মতের ইজমা, মূর্খ লোকের কিয়াস। শরীয়তের দলিল কতটা? এক নম্বর আল্লাহর কিতাব, দুই নম্বর রাসুলের সুন্নাত, তিন নম্বর উম্মতের একমত, উম্মতের ঐক্যমত, চার নম্বর পণ্ডিতের কিয়াস, সাত নম্বরটা আপনারা বলুন, মুস্তাহিদ ইমামগণের কিয়াস শরীয়তের দলিল। পণ্ডিতের কিয়াস শরীয়তের দলিল নয়, মূর্খের কিয়াস শরীয়তের দলিল নয়। সুতরাং ডারউইনের কিয়াস মতো মানুষকে বানর বলা চলবে না শরীয়তে, মূর্খ লোকের কিয়াস মতো রসুলের তাবি মারতে দাঁড়ানো চলবে না শরীয়ত মতো। যে আবু হানিফা বলেন মুক্তাদির সুরাতুল ফাতিহা পড়তে হবে না, সাফি বলেন পড়তেই হবে। সুতরাং এখন কোনটা হক আর কোনটা বাতিল যদি কেউ প্রশ্ন করে তাহলে তার প্রশ্নটাই বাতিল। কেন? এখানে হক শব্দ বাতিলের বিপরীতে নয়, এখানে হক শব্দ সঠিকের বিপরীতে ব্যবহৃত হয়। ইমাম আবু হানিফার মতটা যদি সঠিক হয়ে থাকে তাহলে ইমাম শাফির মতটা বেঠিক। আর সহি বখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, দুই মুস্তাহিদের মধ্যে কোন বিষয়ের সমাধান দিতে যদি দুই মত হয় তাইলে সঠিক হইলে দুই সোয়াব, বেঠিক হইলেও এক সোয়াব, বাতিল একটাও না। সঠিক হইলে দুই সোয়াব, বেঠিক হইলে এক সোয়াব, বাতিল নয় একটাও। তাহলে বলুন তো এখানে হকের বিপরীতটা বাতিল? হকের বিপরীত বাতিল নয়। এজন্য সামনের আলোচনা গভীরভাবে বুঝার জন্য, সহজে বোঝার জন্য ভূমিকা স্বরূপ আমাদের স্মরণ রাখতে হবে, হক শব্দের বিভিন্ন অর্থ হয়। যখন হক শব্দের অর্থ হয় সঠিক তখন তার বিপরীতটা হয় বেঠিক, যখন হক শব্দের অর্থ হয় সঠিক তখন তার বিপরীতটা হয় বেঠিক। বেঠিক তিন প্রকার, এক প্রকার বেঠিক কুহুরি, এক প্রকার বেঠিক গুমরাহি, আর এক প্রকার বেঠিকেও স্বর। ইসলাম ধর্ম হক, বাকি সব ধর্ম বাতিল। এই বাতিলগুলি এমন বাতিল, এমন বেঠিক যেগুলি শুধু বাতিল নয়, কুফুরি। ইসলাম ছাড়া বাকি সব ধর্ম কুফুরি। আহলে সুন্নাত ওয়াল জামাত হক, বাকি 72 দল বাতিল বেঠিক কিন্তু কুফুরি নয়, গুমরাহি সর্বস্তরা। আবু হানিফার কথা যদি হয় হক, শাফির কথা বাতিল, সাফির কথা কুহুরি, সাফির কথা ফদভস্ততা না শুধুমাত্র বেঠিক। কেমন বেঠিক? যেই বেঠিক কুহুরিও নয়, যেই বেঠিক গুমরাহিও নয়, যে বেঠিকের মধ্যেও সব আছে, যে বেঠিকের মধ্যেও সব আছে। আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে বেঠিক হইলে সব হয় কিভাবে? এবার এটা বোঝার চেষ্টা করি, বেঠিক হইলে সব হয় কিভাবে? বেঠিক কিন্তু তিন প্রকার, এক প্রকার বেঠিক কুহুরি, আর এক প্রকার বেঠিক গুমরাহি কুহুরি নয়, আর এক প্রকার বেঠিকের মধ্যেও সব আছে। ধরুন দুইজন মানুষ পদাতিকভাবে রাস্তা দিয়া হেঁটে যায়, হাওড়ের মধ্যখানে গেল রাত, দুপুরে কেবলার দিক ভুলে গেল, এসার নামাজ পড়ে নাই, আর যদি দেরি করে রাত পোহেয়া যাবে এসার নামাজের সময় থাকবে না, দুজন কেবলার দিক ভুলে গেল। এখন কি কেবলা জানার অপেক্ষায় নামাজ কাজা করবে, না নামাজের অর্থের ভিতরে পড়ে নিতে হবে? এই দুইজন হাওয়ারের মধ্যখানে কারো কাছ থেকে কেবলার দিক জানার মতো ব্যবস্থা নেই, সাথে তাদের কম্পাসও নাই, দুজন ভুলে গেছে কেবলার দিক, দিক দিক ভ্রম হয়ে গেছে। এবার তারা শরীয়তের বিধান মতো কিভাবে নামাজ পড়বে? ওই যে খান সাহেব বলেছিলেন সব ক্ষেত্রে আল্লাহর আইন বলা চলে না, এখানে আল্লাহর কোন আইন নেই, এই ব্যাপারে কোরআন বলে না যে ওইদিকে নামাজ পড়ো, ওইদিকে সুন্না বলে না ওইদিকে নামাজ পড়ো, এইদিকে এখানে শরীয়তের বিধান হইল যার মনে যেদিকে বেশি সাক্ষী দেয় সেদিকে নামাজ, যার মনে অনুমান করো চিন্তা করো, যার মন যেদিকে বেশি আকৃষ্ট হয় সেদিকেই নামাজ করো, একজনের মনে মনে বলতেছে বেশি সম্ভব এদিকে কেবলা হবে, আর একজনের মনে বলতেছে বেশি সম্ভব ওইদিকে কেবলা হবে, যে একজন সঠিক কেবলার দিকে নামাজ করলো আরেকজন কেবলার দিকে নয় উত্তর দিকে নামাজ করলো। ঘটনাটা বুঝে থাকলে বলুন, যে ব্যক্তি কেবলার দিকে নামাজ পড়লো তার নামাজের দিকটা বেঠিক না সঠিক, যে ব্যক্তি উত্তর দিকে নামাজ পড়লো তার নামাজের দিকটা সঠিক না বেঠিক? হ্যাঁ বেঠিক, কিন্তু যে উত্তর দিকে নামাজ পড়লো তার নামাজ বাতিল, না যে কেবলার দিকে নামাজ পড়লো তার নামাজ আদায় হয়ে গেছে, যে উত্তর দিকে নামাজ পড়লো তার নামাজও আদায় হয়ে গেছে। তাহলে এমন বেঠিকও পাওয়া যায় শরীয়তে, এমনও বেঠিকের অস্তিত্ব আছে যেই বেঠিক বাতিল নয়, যেই বেঠিক পুফরি নয়, যেই বেঠিক গুমরাহী নয়, যেই বেঠিকের মধ্যে অসহাব আছে। সুতরাং হক শব্দের অর্থ নির্ণয় করতে গিয়া আমাদের বর্তমান সমাজের অনেক লোক সদগ্রস্ত হইয়া যায়, বলে একটাই মাত্র হক আর হকের বিপরীতটাই বাতিল, এদের মতবাদটাই বাতিল। যারা বলে একটা মাত্র হক আর হকের বিপরীতটাই বাতিল, তাদের মতবাদটাই বাতিল। এই বাতিল মতবাদীরা চার মজাহাবকে হক বিশ্বাস করতে পারে না, চার মজাবের প্রত্যেক মজাবে এই সব আছে এটা বিশ্বাস করতে পারে না, অথচ এরা কথায় কথায় সহি হাদিস মানার দাবি করে, বলে সহি হাদিস আছে কিনা, সহি হাদিসে পাওয়া যায় কিনা, সহি বখারি শরীফের হাদিসে আল্লাহ রসুল কি বলেছেন, দুই মুস্তাহিদের মধ্যে যদি দুই মত হয় কোন মতটা বাতিল, কোনটা বাতিল না দুটাতে সব আছে, সহি বখারি শরীফ মানল কোথায়, সহি বখারি শরীফ মানলে হানাফি মজাবেরও সব আছে মানতে হবে, সাফি মজাবেরও সব আছে মানতে হবে, মালিকি মজাব পালন করলেও সব পাওয়া যাবে মানতে হবে, হাম্বলি মজাব পালন করলেও সব আছে মানতে হবে সহি বখারি শরীফ মানলে, কারণ সহি বখারি শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন দুই মুস্তাহিদের দ্বিমত হইলে, একাধিক মুস্তাহিদের একাধিক মত হইলে কোন মতে গুণা নাই সব মতে সব। আপনার কথা বুঝতে পারছেন? কিন্তু যারা বলে মজহব মানি না হাদিস মানি, এরা না মানে হানাফি মজহব, না মানে সাফি মজহব, না মানে মালিকি মজহব, না মানে হাম্বলি মজহব, এরা মুস্তাহিদ ইমাম না মুস্তাহিদ ইমামের চেয়ে অযোগ্য, অযোগ্য এদের কথা মতো সুরাতুল ফাতিহা পড়লেই কি হবে আর না পড়লেই কি হবে এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনাদের হাতাগাড়ি শহরে চারজন এমবিবিএস ডাক্তার আছে, কথার কথা হয়তো আর অনেক বেশি ডাক্তার আছে, আপনারা বেশি থাকলে দুঃখিত হবেন না, আমি বাস্তব কথা বাস্তব অবস্থা বলতেছি না, কথাটা বোঝাবার জন্য বলছি। একটু সময়ের জন্য ধরে নিন আপনাদের হাসাগাড়ি শহরে চারজন এমবিবিএস ডাক্তার আছে, এই চারজন এমবিবিএস ডাক্তারের কোনো এক ডাক্তারের কাছে আপনি একটা রোগের চিকিৎসার জন্য গেলেন, প্রথম এমবিবিএস ডাক্তার একরকম পরামর্শ দিল, দ্বিতীয় এমবিবিএস ডাক্তারের কাছে গেলেন তিনি আর এক রকমের পরামর্শ দিল, তৃতীয় এমবিবিএস ডাক্তারের কাছে গেলেন তিনি আর এক রকমের পরামর্শ দিলেন, চতুর্থ এমবিবিএস ডাক্তারের কাছে গেলেন, তিনি আরেক রকমের পরামর্শ দিলেন। আরো পরিষ্কার ভাবে বলি, প্রথম এমবিবিএস ডাক্তার দিল আপনার ডিসেন্ট্রি হয়েছে, কোন ঔষধ লাগবে না, পেট ভরে পানি খাবেন সারা যান। দ্বিতীয় এমবিবিএস ডাক্তার বলল শুধু পানি খেলে সারবে না, ট্যাবলেট খেতে হবে। তৃতীয় এমবিবিএস ডাক্তারে বলল শুধু ট্যাবলেটে সারবে না, ক্যাপসুল লাগবে। চতুর্থ এমবিবিএস ডাক্তার পরামর্শ দিল ক্যাপসুলে সারবে না, ইঞ্জেকশন লাগবে। চার ডাক্তারের কমত, চার ডাক্তারের চার মত, এর মধ্যে কোনো একজন ডাক্তারের মতে আপনি চিকিৎসা করালে সরকারের আইনে কি অপরাধ হবে? কেন? সার্টিফিকেট দান যোগ্য অধিকার আছে তার, এমবিবিএস ডাক্তারের অধিকার আছে। ডিসেন্ট্রি রোগীকে ওষুধ লাগবে কিনা লাগবে না, লাগলে কোন ওষুধ লাগবে, কোন ওষুধ না গ্রহণ করলে সরকারের আইনে কোন অপরাধ নাই। যে বলেছে ইঞ্জেকশন নিতে হবে তার ব্যবস্থা গ্রহণ করলে সরকারের দৃষ্টিতে কোন অপরাধ নাই। ঠিক তেমনি ভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন মুস্তাহিদ ইমাম, ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহি একজন মুস্তাহিদ ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একজন মুস্তাহিদ ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি একজন মুস্তাহিদ ইমাম। আবু হানিফার পরামর্শ মতো ধর্ম পালন করেন, আবু হানিফার ব্যাখ্যা মতো ধর্ম পালন করেন, সমস্ত জগতের সরকার আল্লাহর দৃষ্টিতে কোনো অপরাধ নাই। শাফির পরামর্শ মতো ইসলাম পালন করেন, সমস্ত জগতের সরকার আল্লাহর দৃষ্টিতে কোনো অপরাধ নাই। মালিকের পরামর্শ মতো ইসলাম ধর্ম পালন করেন, আল্লাহর দৃষ্টিতে কোনো অপরাধ নাই। আহমদ বিন হাম্বলের ব্যাখ্যা মতো ইসলাম ধর্ম পালন করেন, আল্লাহর দৃষ্টিতে কোনো অপরাধ নাই। কেন? তারা সবাই মুস্তাহিদ, সবাই সমাধান দেওয়ার যোগ্য। ইসলাম ধর্ম হক, অন্য সব ধর্ম বাতিল, এখানে বাতিল টকুহুরি। আহলে সুন্নাত ওয়াল জামাত হক, বাকি 72 দল বাতিল, এখানে বাতিল টকুহুরি না গুমরাহি, এখানে বাতিল গুমরাহি। হানাফি মাজহাব যদি হক হয়, শাফি মাজহাব ব্যতিক হতে পারে, কিন্তু গুমরাহি নয়, কুহুরি নয়, বাতিল নয়, ওইটাতেও সওয়াব আছে। মালিকি মাজহাবের কোন কথা যদি ব্যতিক হয় তাতেও সব আছে, হাম্বলি মাজহাবের কোন কথা যদি ব্যতিক হয় তাতেও সব আছে। সুতরাং হানাফি মাজহাব, শাফি মাজহাব, হাম্বলি মাজহাব, মালিকি মাজহাব, এর ভিতরে যত রকমের দ্বিমত থাকুক, যত রকমের একতলাপ থাকুক, যত রকমের মত পার্থক্য থাকুক, একটাও বাতিল নয়, সবগুলিতে সব আছে। একটাও বাতিল নয়, সবগুলিতে কি আছে? সব আছে। একটাকে হক বললে আর একটাকে বাতিল বলা চলবে না, বেঠিক থেকে বেশি বেঠিক বলা যাবে, এমন বেঠিক যে বেঠিকের মধ্যে সোয়াব আছে, যে বেঠিকের মধ্যে সোয়াব আছে। এবার আমরা যে হকের বিপরীত বাতিল, এই বেঠিক এই হকের আলোচনা করি। হক বাতিলের দ্বন্দ্ব, আমি স্কুলেই বলেছি, হক বাতিলের দ্বন্দ্ব মানব সৃষ্টির সূচনা কাল থেকে শুরু হয়েছে। হক বাতিলের দ্বন্দ্ব কবে থেকে শুরু হয়েছে? মানব সৃষ্টির সূচনাকাল থেকেই শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে আদেশ করলেন আদমকে সেজদা দিয়া সম্মান করো, ইবলিসকেও আদেশ করলেন আদমকে সেজদা দিয়া সম্মান করো। সমস্ত ফেরেশতাগণ আদমকে সেজদা দিয়া সম্মান করল, দেখে বসল ইবলিস। আল্লাহ ইবলিসকে জিজ্ঞেস করলেন মালাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, ওরে ইবলিস তুরেও তো আদেশ করেছি আদমকে সেজদা করার জন্য, তুই করলি না কেন? ইবলিস জবাব দেয় আমা খাইরুম মিনহু, খালাক্তানি মিন নার ও খালাক্তাহু মিন তিন, আদম সৃষ্টি করেছ মাটির দ্বারা, মাটির মধ্যে অন্ধকার থাকে, আমাকে সৃষ্টি করেছ আগুনের দ্বারা, আগুনের মধ্যে আলু থাকে, অন্ধকারের ছেয়ে আলু ভালো, মাটির ছেয়ে আগুন ভালো। সুতরাং মাটির তৈরি আদমের ছেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো, ভালো হইয়া মন্দের সামনে মাথা নত করবো কেন? অযৌক্তিক কথা বলেছে না যুক্তি দিয়ে বলেছে? অযৌক্তিক বলেছে না যুক্তি দিয়ে বলেছে? যুক্তি দিয়ে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উখরুজ ফা ইন্নাকা রাজীম, আমার বিধানের বিরুদ্ধে যুক্তি দিলি কেন? আমার বিধানের বিরুদ্ধে যুক্তি দিলি কেন? তুই আমার দরবার থেকে চিরকালের জন্য বিতাড়িত হয়ে যা, তুই মরদুদ, তুই অভিশপ্ত, তুই চিরমালউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বিতাড়িত করে দিলেন। এখানেও আমাদের কিছু কথা আনুষঙ্গিকভাবে জানার মতো আছে, বোঝার মতো আছে। প্রথম নম্বর, সমস্ত ফিরিস্তারা আদম আলাইহিস সালামকে সেজদা করলেন কিনা? করলেন কিনা। এখান থেকে কিছু বন্ধ দলিল দেন, ফিরিস্তারা আদমকে সেজদা দিলে, যদি তাদের ঈমান নষ্ট হয় না তাহলে আমরা পীর বাবাকে সেজদা দিলে, পীর বাবা পীর বাবার মাজারে সেজদা দিলে, পীর বাবার উরুসে সেজদা দিলে, পীর বাবার কবরে সেজদা দিলে আমাদের ঈমান নষ্ট হবে কেন? এরাও তো যুক্তি দিল, ইবলিস যেমন যুক্তি দিয়েছিল এরাও তো যুক্তি দিল, যুক্তি দিল না? আমরা কি বলে যুক্তি না, ফিরিস্তারা আদমকে সেজদা করলে যদি ঈমান নষ্ট না হয় আমরা আমাদের পীর কেবলাকে সেজদা দিলে, পীর কেবলার মাজারকে সেজদা দিলে আমাদের ঈমান নষ্ট হবে কেন? এই প্রশ্নের জবাব অনেক সাধারণ মুসলমান দিতে না পারায় ওই সমস্ত বন্ধদের কবরে আর মাজারে সেজদা দেওয়াকে এরাও জায়েজ মনে করে, বৈধ মনে করে। যে জায়েজ নয়, এটা বৈধ নয়, যে হক নয়, এটা বাতিল, এটা কেমন বাতিল? যদি হারাম মনে করে দিয়া থাকে তাহলে কবিরা গুনাহ, আর যদি হালাল মনে করে দেওয়া থাকে তাহলে কুফরি। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যদি বর্তমান দুনিয়ার কোন মানুষ হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে। তাহলে তাদের যুক্তির জবাব, ফিরিস্তারা কেন আদমকে সেজদা দিয়া কাফের হইল না, আমি কেন আমার পীরকে সেজদা দিলে কাফের হবে? এই প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য আগে একটা উদাহরণ বোঝা দরকার। আপনাদের জানা মতো আদম আলাইহিসসালামের নিজের মেয়েগুলিকে কার ছেলের কাছে বিয়া দিতেন? কার ছেলের কাছে? ছিল তখন দুনিয়াতে আর কোন পুরুষ যার ছেলের কাছে আদমের মেয়ে বিয়া দিতে পারেন? ছিল না। বরং প্রতি বছর আদমের ঔরজ্জাত দুটি যমজ সন্তান জন্মগ্রহণ করত, একটা ছেলে আর একটা মেয়ে। পরের বছর আরো দুইটা সন্তান একসাথে জন্মগ্রহণ করত, একটা ছেলে আর একটা মেয়ে। পরের বছর আরো দুইটা সন্তান জন্মগ্রহণ করত, একটা ছেলে একটা মেয়ে। আগের বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ে, আগের পরের বছরের ছেলের সাথে আগের বছরের মেয়ে বিয়া দিতেন। এটা আদম আলাইহিসসালামের জন্য হারাম ছিল না হালাল ছিল? হালাল ছিল। তাই বলে যদি আপনারা কেউ নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়া দেন হালাল হবে কেন? এখন যদি কেউ বলে আদমে যদি নিজের ছেলে নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়া দিলে হালাল হয়, আমি কেন আমার মেয়েকে আমার ছেলের কাছে বিয়া দিলে হারাম হবে? এটা কি দলিল না শয়তানি? ঠিক তেমনি ভাবে আদম আলাইহিসসালামের যুগে আল্লাহ ছাড়া অন্য কোন সম্মানিত ব্যক্তিকে সেজদা করে সম্মান করা হালাল ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়তে আল্লাহ ছাড়া আর কাউকে সম্মান করার জন্য সেজদা করা হারাম ঘোষণা করা হয়েছে। এখন যদি কেউ বলে ফিরিস্তারা আদমকে সেজদা দিলে যদি ঈমান নষ্ট না হয়, বেঈমান কাফির না হয়, আমি আমার পীরকে আমার পীরের মাজারকে সেজদা দিলে কেন বেঈমান কাফির হব? এইটাও দলিল নয় শয়তানি? প্রসঙ্গে আরো অনেক কথা আছে, একদিনে সব কথা বলা যায় না, আজকে আপাতত এতটুকু স্মরণ রাখুন। এখানের আনুষঙ্গিক কথাগুলির মধ্যে দুই নম্বর কথা, আল্লাহ শুধু ফিরিস্তাদেরকে বলেছিলেন আদমকে সেজদা করার জন্য না, ইবলিস কেউ আদম ফিরিস্তারা সেজদা করলেন, ইবলিস করল না। না করার পিছনে যুক্তি দাঁড় করালো কিনা? কি যুক্তি? আদম মাটির তৈরি, মাটির তৈরি শ্রেষ্ঠ হতে পারে না, শ্রেষ্ঠ না হলে সেজদা দেব কেন? সুতরাং আমাদের সমাজে যদি কেউ বলে যে মাটির তৈরি হইলে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে না, নূরের তৈরি হইলে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে, এই যুক্তি আমাদের সমাজে যারা দিতে চায়, আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আদম ছিলেন কিসের তৈরি? ফিরিস্তা ছিলেন কিসের তৈরি? কাকে কে সেজদা দিল? আবার বলুন, আদম ছিলেন কিসের তৈরি? ফিরিস্তা ছিলেন কিসের তৈরি? কাকে কে সেজদা দিল? মাটির তৈরি কে নূরের তৈরি সেজদা দিল? কেন? আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরির চেয়ে মাটির তৈরি শ্রেষ্ঠ, আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরি চেয়ে মাটির তৈরি শ্রেষ্ঠ। এই জন্য নূরের তৈরি ফিরিস্তা দিয়া মাটির তৈরি আদমকে সেজদা করাইলেন। সুতরাং মাটির তৈরি হলে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে না, এই যুক্তি কোন মুসলমানের হতে পারে না, এ যুক্তি ছিল ইবলিসের। মাটির তৈরি হলে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে না, এই যুক্তি মুসলমানের না ইবলিসের? এই যুক্তি ইবলিসের। আরো মজার কথা, আমাদের সমাজে যারা বলে নবী মাটি তৈরি বললে ওহাবি কাফের হবে, কিছু লোকে বলে যে যারা বলবে নবী মাটির তৈরি তারা ওহাবি কাফের, এদের দলের প্রতিষ্ঠাতা নেতার নাম আহমদ রেজা খা, এদের দলের প্রতিষ্ঠাতা নেতার নাম আহমদ রেজা খা। আহমদ রেজা খার লেখা একটা বই আছে, এই বইটার নাম আসানিয়াতুল আনিকা, বইটার নাম আসানিয়াতুল আনিকা। সেই বইয়ে আহমদ রেজা খান লিখেছে যে রওজা শরীফে নবীকে দাফন করা হয়েছে সেই রওজা শরীফের মাটি দিয়া নবীকে বানানো হয়েছে। দেবন্দিরা কইছে, দেবন্দিরা কইছে, হাতাদারি আলেমরা কইছে না, যারা বলে নবীকে মাটির তৈরি বললে ওয়াহাবি কাফের হবে তাদের দলের বড় নেতা কইছে, তোমাদের দলের বড় নেতা বলছে যে রওজা শরীফে নবীকে দাহন করা হয়েছে ওই রওজা শরীফের মাটি দিয়া নবীকে বানানো হয়েছে, নবীকে মাটি দিয়া বানানো হয়েছে বললেই যদি ওয়াহাবি কাফের হয় তোমাদের দলের বড় নেতা ওয়াহাবি কাফের হয়, দেওবন্দীদের কি আসে যায়? যাই হোক, ইবলিস যখন আদমকে সেজদা করলো না, যুক্তি একটাই দাঁড় করালো মাটি তৈরি শ্রেষ্ঠ হতে পারে না, আর আল্লাহর বিধানে নূরের তৈরি শ্রেষ্ঠ না মাটির তৈরি শ্রেষ্ঠ? আল্লাহর বিধানে মাটির তৈরি শ্রেষ্ঠ। এখান থেকে হক বাতিলের দ্বন্দ্বের সূত্রপাত হয়। এখান থেকে আল্লাহ যখন ইবলিসকে এই কারণে সেজদা না করার কারণে ইবলিসকে বিতাড়িত করে দিলেন, এখান থেকে ইবলিস বাতিলের পক্ষ অবলম্বন করল, আদম হকের পক্ষে রইলেন। এই হক বাতিলের সূত্রপাত। হে আদম হাওয়া, আর তোমাদের ভবিষ্যৎ সন্তানা দিলা, আপাতত তোমরা জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে নেমে যাও, দুনিয়াতে চলে যাও, তবে দুনিয়াতে কোন পথে জীবন যাপন করলে আবার তোমরা জান্নাতে পৌঁছতে পারবে আমি আল্লাহ নিজের দায়িত্বে তোমাদেরকে সেই পথ নির্দেশনা দান করব। আমার নির্দেশিত পথে যারা দুনিয়ায় জীবন যাপন করবে দুনিয়ার জীবন শেষে আবার তারা চিরকালের জন্য জান্নাতে পৌঁছে যাবে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়াকে এবং তাদের ভবিষ্যৎ সন্তানাদিদেরকে কখন বলে দিলেন? যখন জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠান তখনই বলে দিলেন। ওইদিকে ইবলিস হকের সাথে বাতিলের দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত চালু রাখার জন্য একটা ব্যবস্থা পাকাপোক্ত করে নিল। এবার আমরা ওই ঘটনাটা বোঝার চেষ্টা করি। যখন ইবলিস আদমকে সেজদা না করার কারণে আল্লাহ ইবলিসকে মরদুদ করে দিলেন, অভিশপ্ত মালাউন করে দিলেন, তখন ইবলিস আল্লাহর কাছে বরিয়াত করল, ও আল্লাহ তুমি যে আমাকে অভিশপ্ত করেছ এর মানে হল ভবিষ্যতে তোমার কাছে আমি আর কোনোদিন কোন রহমত পাওয়ার আশা নাই, সুতরাং বিতাড়িত হওয়ার মুহূর্তে আমি তোমার কাছ থেকে কয়েকটা ফেসিলিটি কয়েকটা সুযোগ আমি ভিক্ষা করে নিতে চাই। আল্লাহ জিজ্ঞেস করেন তুই কি সুযোগ, মালাউন হওয়ার মুহূর্তে বিতাড়িত হওয়ার মুহূর্তে তুই আমার কাছ থেকে কি সুযোগ নিতে চাস? ইবলিস দরখাস্ত করল আল্লাহর কাছে, ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে দীর্ঘ জীবন দান করো, লম্বা হায়াত দান করো। কতদিনের জন্য লম্বা হায়াত? ইবলিসে আল্লাহর কাছে চাইল কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত চাইল আল্লাহর কাছে। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত দান করা হল। এরপরে বলে আল্লাহ আরেকটা জিনিস দান করো, আর কি চাস? বলে যে আদমকে সম্মান না করার কারণে আমি চিরকালের জন্য মালউন হল, চিরকালের জন্য মরদুদ হলাম, অভিশপ্ত হলাম, সেই আদমের সন্তান যতদিন পর্যন্ত দুনিয়াতে যাবে ততদিন পর্যন্ত প্রতিটি আদম সন্তানের মনে পাপের কুমন্ত্রণা দেওয়ার মতো শক্তি আমাকে দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক আছে, তুই প্রত্যেকটা আদম সন্তানের অন্তরে পাপের কুমন্ত্রণা দিতে পারবি সেই শক্তি তুলে দান করলাম। কয়টা জিনিস চাই আনিল? দুইটা, একটা কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত, আর একটা প্রতিটি আদম সন্তানের অন্তরে গুনার কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা। দুটা ইবলিস আল্লাহর কাছ থেকে চাই আনিল। এখানেও একটা আনুষঙ্গিক প্রশ্ন আছে, প্রশ্নের জবাব না বুঝলে অনেক মানুষ বিভ্রান্ত হইয়া যায়, এই জন্য সেই আনুষঙ্গিক প্রশ্নটার জবাব আমরা এখান থেকে জেনে নিই। প্রশ্ন জাগে, আল্লাহ ইবলিসের দুইটা দরখাস্ত মঞ্জুর করলেন কেন? যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইবলিসকে লম্বা হায়াত না দিতেন, ইবলিস যদি আদমের সাথে দুনিয়াতে আসার পরবর্তী 1000 বছর অথবা 2000 বছর অথবা 5000 বছর পরে মারা যাইত, আজকে দুনিয়াতে ইবলিস থাকত না, আমাদেরকে পাপের কুমন্ত্রণা দিতে পারত না। ঠিক আছে কিনা? দুই নম্বর, লম্বা হায়াত দিছিলেন বারকতা, কিয়ামত পর্যন্ত সে দুনিয়াতে বেঁচে থাকুক, কিয়ামত পর্যন্ত সে দুনিয়াতে চলাফেরা করুক, কিয়ামত পর্যন্ত সে দুনিয়াতে খানাপিনা করুক, কিন্তু আমাদের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা একেবারে সর্বশেষে যেই লোকটা দুনিয়াতে আসবে ওই লোকটার অন্তরেও কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা আল্লাহ ইবলিসকে দিলেন কেন? এই দুই ক্ষমতা, এই দুইটা ফেসিলিটি, এই দুইটা সুযোগ সুবিধা আল্লাহ ইবলিসকে দিলেন কেন? আমি আগেই বলেছি, হক বাতিলের দ্বন্দ্ব টিকাই রাখার জন্য। কিসের জন্য? হক বাতিলের দ্বন্দ্ব টিকাই রাখার জন্য। যেখানে শুধু হক আছে বাতিলের দ্বন্দ্বই নাই, যেখানে শুধু হক আছে বাতিলের সম্ভাবনাই নাই, সেখানে কোনো পরীক্ষা নাই। যেখানে হক বাতিলের দ্বন্দ্ব আছে সেখানেই পরীক্ষা আছে, যেখানে পরীক্ষা আছে সেখানেই পাস ফেল আছে, যেখানে পাস ফেল আছে সেখানেই পুরস্কার আর তিরস্কার আছে। যে জগতে হক বাতিলের দ্বন্দ্ব নাই সেই জগতে পরীক্ষা নাই, যেই জগতে পরীক্ষা নাই সেই জগতে পাস ফেল নাই, যাদের জন্য পাস ফেল নাই তাদের জান্নাত নাই জাহান্নাম নাই। আমার কথা বুঝে থাকলে বলুন, দুনিয়ার কোন পশু হায়ওয়ান জানোয়ারের জীবনে পরীক্ষা আছে নাই? ফার্স্ট ফেল আছে, ফার্স্ট ফেল নাই। সুতরাং কোন জানোয়ারের জান্নাত নাই, কোন জানোয়ারের জাহান্নাম নাই। হক বাতিলের দ্বন্দ্ব আল্লাহ লাগাইয়া দিচ্ছেন ইবলিসের দ্বারা মানুষের জন্য, মানুষকে পরীক্ষা করার জন্য। যেই মানুষ আল্লাহর পরীক্ষায় পাশ করবে চিরকালের চিরস্থায়ী জীবনে জান্নাতের সুখ শান্তি ভোগ করবে, যে মানুষ আল্লাহর পরীক্ষায় ফেল করবে হকের পক্ষ ছেড়ে দিয়ে বাতিলের পক্ষ অবলম্বন করবে পরকালের চিরস্থায়ী জীবনে জাহান্নামের শাস্তি ভোগ করবে। কথাটা সহজে বোঝার জন্য আমি আপনাদেরকে খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি। এই মাঠটা নাকি কোন একটা স্কুলের মাঠ না কলেজে? স্কুলের মাঠ। স্কুলে কি কোনদিন শুধুমাত্র লেখাপড়া হয় না পরীক্ষা? এটা কি, এটা কি না, এটা করতে পারে অন্তত আমার বেলায় স্কুলে পাঠ্যতালিকা সমাপ্ত হওয়ার পর কোনদিন পরীক্ষা হয়? আপনারা কি বলেন, পরীক্ষা হয়? পরীক্ষা হয়। পরীক্ষা যখন চলে স্কুলের পরীক্ষার হলে, তখন কি স্কুলের সব ছেলেরাই প্রশ্নের জবাব সঠিক লেখে না কোনো সময় বেঠিক লেখে? সব সময় প্রশ্নের জবাব সত্য লেখে না কোনো ছাত্র ভুলও লেখে? এবার বলুন, যদি পরীক্ষার হলে ছাত্রদেরকে প্রশ্নের সত্য জবাব যারা লেখে এদেরকেই লিখতে দেওয়া হয়, প্রশ্নের জবাব যারা ভুল লেখে এদেরকে যদি লিখতে দেওয়া না হয়, এটা পরীক্ষা থাকবে? পরীক্ষা থাকবে না। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে একদল মানুষ যারা হক পথে চলে এদেরকেই যদি শুধু চলতে দেওয়া হয়, দুনিয়াতে যারা বাতিল পথে চলে এদেরকে যদি চলতে দেওয়া না হয়, এটা পরীক্ষা থাকবে? পরীক্ষা থাকবে না। দুনিয়াটা সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য, এই দুনিয়াটা সমস্ত মানুষের জন্য পরীক্ষার হল। সুতরাং পরীক্ষার নিয়ম নীতি বজায় রাখার স্বার্থেই এখানে যারা হক পথে চলে তাদেরকে যেমন চলার পূর্ণ সুযোগ সুবিধা এবং স্বাধীনতা দেওয়া হয়, যারা বাতিল পথে চলে তাদেরকে সেই পথে চলার পূর্ণ সুযোগ সুবিধা এবং স্বাধীনতা দেওয়া হয়। এর মাধ্যমে তোমাকে পরীক্ষা করা হবে, তুমি জান্নাতের যোগ্য না তুমি জাহান্নামের যোগ্য। আমার কথা বুঝে থাকলে বলুন, যতদিন দুনিয়াতে মানুষ থাকবে ততদিন মানুষের মধ্যে হক বাতিলের দ্বন্দ্ব জিয়াইয়া রাখা, ততদিন পর্যন্ত মানুষের মধ্যে হক বাতিলের দ্বন্দ্ব টিকাইয়া রাখার পিছনে কোনো হেকমত আছে কি নাই, এর পিছনে কোনো কৌশল আছে কি নাই, এর পিছনে কোনো রহস্য আছে কি নাই? সেই রহস্যের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির সূচনাকাল থেকে হক বাতিলের দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছেন। যতদিন পর্যন্ত দুনিয়াতে মানুষ থাকবে ততদিন পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব থাকবে। হক রাস্তা কোনটা, সেটা আল্লাহ ওয়াদা দিয়েছেন, তোমরা দুনিয়াতে যাও, আমি দুনিয়াতে তোমাদেরকে আবার জান্নাতে ফিরে আসার পথ বলে দিব। এই পথটাকে কুরআনের ভাষায় বলা হয়েছে সিরাতে মুস্তাকিম। দুনিয়াতে সর্বযুগের মানুষ কোন পথে জীবনযাপন করলে যে জান্নাত থেকে বিচ্যুত হয়ে দুনিয়াতে এসেছিল আবার সেই জান্নাতে ফিরে যেতে পারবে, দুনিয়ায় যে পথে জীবনযাপন করলে সেই পথটাকে কুরআনের ভাষায় কি বলা হয়েছে সিরাতে মুস্তাকিম। আমি আপনাদের সামনে সূরায়ে আনআমের 153 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আগেই বলেছিলাম। সে আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। বাংলা অর্থ সুজা পথ, বাংলা অর্থ সুজা পথ। এই সুজা পথের ব্যাখ্যা সূরায়ে আনআমের 153 নম্বর আয়াতে যে আল্লাহ সিরাতি মুস্তাকিমান বলেছেন, সুজা পথ বলেছেন, মুহাসসিরিনা কেরাম এই সুজা পথের ব্যাখ্যা করেছেন, এর বিপরীত গুলি বাঁকা পথ। এই বাঁকা পথগুলির ব্যাখ্যা করেছেন দুইভাবে, সুজা পথের ব্যাখ্যাও করেছেন বিভিন্নভাবে। এর মধ্যে প্রধান দুইটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে পেশ করি। আল্লাহর বর্ণিত সূরায়ে আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহর বর্ণিত সুজা পথের এক ব্যাখ্যা হইল ইসলাম ধর্মের পথ, জান্নাতে পৌঁছার সুজা পথ। আরেক ব্যাখ্যা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, জান্নাতে পৌঁছার সুজা পথ। বাঁকা পথগুলির এক ব্যাখ্যা হইল ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম দুনিয়াতে আছে সবগুলি বাঁকা পথ, এইগুলির পরিণাম জাহান্নাম। দ্বিতীয় ব্যাখ্যা হইল বাঁকা পথগুলির আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আরো 72টা পথ আছে মুসলমানদের দুনিয়াতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ জান্নাতে পৌঁছার সুজা পথ। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ ছাড়া মুসলমানদের জন্য দুনিয়াতে আরো 72টা পথ আছে সবগুলি বাঁকা পথ। যে সমস্ত মুসলমানেরা বাঁকা পথে চলবে এরা বাতিল, যে মুসলমানেরা হক পথে চলবে, যে মুসলমানেরা সিরাতে মুস্তাকিমের পথে চলবে তারা হক। একটামাত্র মুসলমানের দল হক, 72 দল মুসলমান বাতিল, একটামাত্র ধর্ম হক, নাম তার ইসলাম, বাকি সমস্ত ধর্ম বাতিল। এখানে হক বাতিলের ব্যাখ্যা দুইভাবে হল, একটা হল ইসলাম ধর্ম হক আর অন্য ধর্ম বাতিল, এখানে বাতিল অর্থ কুফুরি। আর একটা হল আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা হক আর বাকি 72 দল মুসলমানের রাস্তা বাতিল, এখানে মুসলমানের রাস্তা বাতিল মানে কুফুরি না গুমরাহি? গুমরাহি। তাইলে এক হকের মোকাবেলা এমন বাতিল যে বাতিল কুহুরি, আর এক হকের মোকাবেলা এমন বাতিল যে বাতিল গুমরাহি। আর তৃতীয় প্রকার হকের কথা আগেই সবিস্তারে বলে ফেলেছি, এর বিপরীত বাতিল নয়, এর বিপরীত বাতিল নয়, তার মধ্যে অসব আছে। সুতরাং 3 নম্বর অর্থ নিয়ে আজকের আলোচনা নয়, আজকে শুধু দুইটা অর্থ নিয়ে আলোচনা। একটা হলো এক হকের বিপরীত এমন বাতিল যেই বাতিল কুহুরি, আর একটা হলো হকের আরেক বাতিল এমন বাতিল যেই বাতিল কুহুরি নয় গুমরাই। যদি এখানে বাতিল গুলিকে কুহুরি বলা হয় তাহলে আয়াতের মর্ম দাঁড়ায় একমাত্র ইসলাম ধর্ম হক আর বাকি সব ধর্ম বাতিল, এইবার বাতিলের অর্থ কি দাঁড়ায়? কুহুরি। আর দ্বিতীয় ব্যাখ্যা আয়াতের আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ হক আর বাকি 72 দল মুসলমানের পথ বাতিল, 72 দল মুসলমানের পথকে যে বাতিল বলা হয়েছে এটা কি কুহুরি বাতিল না গুমরাহি বাতিল? এইবার সেই গুমরাহির ব্যাখ্যা বুঝুন। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, তন্মধ্যে 72 দল মুসলমান হবে জাহান্নামী, একটা মাত্র মুসলমানের দল হবে জান্নাতি। উপস্থিত সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার মুসলমান উম্মতের 72 দল জাহান্নামী, একটা মাত্র দল তো জান্নাতি, এই একটা মাত্র জান্নাতি দলের পরিচয় কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবী। দীর্ঘ হাদিস, হাদিসের একাংশে উল্লেখ করা আছে 72 দল মুসলমান জাহান্নামী হওয়ার কারণ কি। আল্লাহ রাসূল একটা রোগের উদাহরণ দিয়া বুঝাইছেন 72 দল মুসলমান জাহান্নামী হওয়ার কারণ কি। রোগটাকে আরবি ভাষায় বলে কালাম, বাংলা ভাষায় বলে জলাতঙ্ক। মূল রোগটা, মূলত রোগটা হয় কুকুরের, যেই কুকুর জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় সেই কুকুরে কোন মানুষকে কামড়াইলে ওই মানুষটা জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যায়। আর জলাতঙ্ক রোগ আক্রান্ত কুকুরের কামড় খাইয়া যেই মানুষটা জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় ওই মানুষটার শরীরের রক্তের কণায় কণায় কুকুরের কামড়ে বিষ মিশে যায়। আল্লাহ রাসূল সেই জলাতঙ্ক রোগের উদাহরণ দিয়া বলেন, কোন জলাতঙ্ক রোগে আক্রান্ত মানুষের রক্তের কণায় কণায় যেমন ভাবে কুকুরের কামড়ে বিষ মিশে যায়, ঠিক তেমনি ভাবে আমার মুসলমান উম্মতের মধ্যে 72 দল মুসলমানের রক্তের কণায় কণায় দুনিয়ার হীনস্বার্থ চরিতার্থ করার লালসা সেরাবে, এরা ইসলামকে ব্যবহার করবে, সুদাফতের যে বেহেস থেকে এসেছিল সেই বেহেসতে যাওয়ার জন্য নয়, এরা ইসলামকে ব্যবহার করবে দুনিয়ার হীনস্বার্থকে বিতর্ক করার জন্য। কত দল মুসলমান? 72 দল মুসলমান। একটা মাত্র মুসলমানের দল ইসলাম ধর্ম পালন করবে দুনিয়ার হীনস্বার্থ চরিতার্থ করার জন্য নয়, যে জান্নাত থেকে এসেছিল আবার সেই জান্নাতে যাওয়ার জন্য। এই কারণে আল্লাহ রাসূল বলেন 72 দল মুসলমান হবে জাহান্নামি, 1 দল মুসলমান হবে বেহেশতি। বুঝে থাকলে বলো, 72 দল মুসলমান যে জাহান্নামি, এরা হক না বাতিল? 72 দল বাতিল। কেমন বাতিল? কুফুরি না গুমরাহি? গুমরাহি। কুফুরি বাতিল হইলে চিরকালের জন্য জাহান্নামে যাবে, গুমরাহি বাতিল হইলে দীর্ঘকালের জন্য জাহান্নামে যাবে। কুফুরি বাতিল হইলে কতদিনের জন্য জাহান্নামে যাবে? চিরকালের জন্য। গুমরাহি বাতিল হইলে দীর্ঘকালের জন্য জাহান্নামে যাবে। সামনের কথা আমি আর কয়েক মিনিটে কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। সামনের এই সব কথার সার কথাটা বোঝার জন্য এখানে আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা এখনো মাঠে উপস্থিত আছেন, আপনাদের কে কে চিরকালের জন্য জাহান্নামে যেতে চান আর কে কে দীর্ঘকালের জন্য জাহান্নামে যেতে চান? কুফুরি বাতিল হইলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে, গুমরাহি বাতিল হইলে দীর্ঘকালের জন্য জাহান্নামে যেতে হবে। আপনারা কে কে চিরকালের জন্য জাহান্নামে যেতে চান, কে কে দীর্ঘকালের জন্য জাহান্নামে যেতে চান? কোনটাই না। চিরকালের জন্য যদি জাহান্নামে যেতে না চান অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, দীর্ঘকালের জন্য যদি জাহান্নামে যেতে না চান তাহলে 72 দল পরিহার করে একটিমাত্র দলে আসতে হবে। 72 দল পরিহার করে একটিমাত্র দলে আসতে হবে, কারণ আল্লাহ রসুল বলেছেন 72 দল মুসলমান জাহান্নামী, এরা হক না বাতিল। 72 দল মুসলমান জাতি, একটামাত্র মুসলমানের দল হক, এই দলটা হবে জান্নাতি। তাই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর রাসূল, 73 দল মুসলমানের মধ্যে যে একটামাত্র মুসলমানের দল জান্নাতি হবে, একটামাত্র মুসলমানের দল হবে হক, দলটার পরিচয় কি? জবাবে আল্লাহ রাসূল বলেন, রাআনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নাত আর আমার সাহাবাগণের জামাত, এই দুইটা আদর্শ মাপকাঠি অনুসরণ করার মাধ্যমে যারা ইসলাম ধর্ম পালন করবে, এরা হোক আমার সুন্নতকে আদর্শ মাপকাঠি মানতে রাজি নয়, অথবা আমার সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি মানতে রাজি নয়, এমন লোকেরা হবে বাতিল, 72 দলে বিভক্ত হয়ে জাহান্নামে যাবে। সুন্নতে রসুল আর জামাত সাহাবাকে আদর্শ মাপকাঠি মেনে ইসলাম ধর্ম পালন করতে একটামাত্র দল সম্মত হবে, এই দলটা জান্নাতি হবে। এই জন্য দলটার নামকরণ করা হয়েছে আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নতের তো সুন্নতের অনুসারী, তার সুন্নতে রসুলের সুন্নতে, ওয়াল জামাত তো জামাতের অনুসারী, কার জামাতে? সাহাবায়ে কেরাম বুঝতে ভুল করবেন না, কাদিয়ানিরাও নিজেদের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। কাদিয়ানিরাও নিজেদের নাম দিয়েছে কি? আহমদিয়া মুসলিম জামাত। এই জামাতের অনুসারী আহলে সুন্নত ওয়াল জামাত। কাদিয়ানি জামাতের অনুসারী আহলে সুন্নত ওয়াল জামাত নয়, কুফরি জামাতের অনুসারী আহলে সুন্নত ওয়াল জামাত নয়, গুমরা জামাতের অনুসারী আহলে সুন্নত ওয়াল জামাত নয়, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী আহলে সুন্নত ওয়াল জামাত। তাহলে একটিমাত্র জান্নাতি মুসলমানের দল হক, একটিমাত্র জান্নাতি মুসলমানের দল হক, 72 দল মুসলমান বাতিল, এই হক বাতিলের পার্থক্যকারী মাপকাঠি দুইটা, একটার নাম সুন্নতে রাসুল আর একটার নাম জমাতে সাহাবা, এই জন্য দলটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত। বুঝে থাকলে বলুন, 73 দল মুসলমানের মধ্যে বাতিল কথা দল, হক কথা দল, 72 দল বাতিল থেকে একটামাত্র হক দলকে পার্থক্য করার মাপকাঠি কতটা? একটা সুন্নতে রাসুল আর একটা জমাতে সাহাবা। সুন্নতে রাসুলকে যারা ইসলাম ধর্ম পালনের জন্য আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করে না তারাও বাতিল, জমাতে সাহাবাকে যারা ইসলাম ধর্ম পালন করার জন্য আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করে না তারাও বাতিল। এই সমস্ত বাতিলেরা 72 দলে বিভক্ত হয়ে আল্লাহর রাসুল বলেছেন জাহান্নামে যাবে, একটামাত্র মুসলমানের দল সুন্নতে রাসুল আর জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করার কারণে এরা হবে হক, এরা হবে জান্নাতি। এই জন্য দলটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত। কথা আমার শেষ, পরিসমাপ্তিতে একটা কথা স্মরণ রাখতে হবে, আহলে সুন্নত অর্থ আমি বলেছি সুন্নতের অনুসারী, তার সুন্নতের রসুলের সুন্নতের অনুসরণ না করে যদি মন গড়াভাবে বিদাত করতে থাকে আর নাম ধারণ করে আহলে সুন্নাত ওয়াল জামাত, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না আহলে সুন্নাত ওয়াল জামাত নামের দুটা, এই ব্যাপারেও সতর্ক থাকতে হবে, এই ব্যাপারেও ভালো রকম সতর্ক থাকতে হবে। সুন্নতে রসুলকে যদি মাপকাঠি রূপে গ্রহণ করো তবেই তুমি আহলে সুন্নাত হতে পারো, জমাতে সাহাবাকে যদি মাপকাঠি রূপে গ্রহণ করতে পারো তবেই তুমি ওয়াল জামাত হতে পারো। তুমি যদি মন গড়াভাবে বেদাত করো আর দাবি করো আহলে সুন্নাত, মিথ্যাবাদী সাব্যস্ত হবে। তুমি যদি সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি না মানো আর নাম ধারণ করো আহমদিয়া মুসলিম জামাত, তুমি মিথ্যাবাদী হবে। সুতরাং সুন্নতে রসুলকে মাপকাঠি রূপে গ্রহণ করার মাধ্যমে আহলে সুন্নাত হয়, লেভেলের মাধ্যমে নয়, ব্যানারিংয়ের মাধ্যমে নয়, প্রচার পত্রের মাধ্যমে নয়, ঢাক দুল পিটাইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, সুন্নতে রসুলের জামাতে সাহাবার আদর্শ মাপকাঠি মানার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। আপনারা অধৈর্য হইয়া গিয়া না থাকলে আর দুই তিন মিনিটে আহলে সুন্নাত ওয়াল জামাত রসুলের সুন্নতকে মাপকাঠি মানার একটা উদাহরণ দিচ্ছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আপনাদের জানা মতে ওয়াহাবি ইমাম ছিলেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন, বিশ্বাস আছে ভালো রকম? ইমাম আবু হানিফা ওয়াহাবি ইমাম না আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম? ইমাম আবু হানিফা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ে একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম ফিকহে আকবর, কিতাবটার নাম ফিকহে আকবর। সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি কিতাবটার ব্যাখ্যা লিখেছেন শরহে ফিকহে আকবর। শরহে ফিকহে আকবর কিতাবটা কোন বিষয়ের উপর লিখিত? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ে লিখিত, ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, পরকাল সম্পর্কে কি ধরনের আকীদা বিশ্বাস পোষণ করতে হবে এইগুলির নাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই বিষয়ের উপর আবু হানিফার লেখা কিতাব ফিকহে আকবর ব্যাখ্যা গ্রন্থ শরহে ফিকহে আকবর, এতে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে কদ সরহাল হানাফিয়াতু بتكفير من يزعم ان النبي صلى الله عليه وسلم يعلم الغيب لمعارضه قوله تعالى قل لا يعلم من في السماوات والارض الغيب الا الله। যদি কেউ বলে নবী গায়েব জানেন, যদি কেউ বলে নবী গায়েব জানেন, তাহলে তার এই কথার দ্বারা কোরআনের একটি আয়াতের বিরুদ্ধে প্রকাশ্য চ্যালেঞ্জ করা হয় আমাদের 72 দলের বাতিল থেকে একমাত্র সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত নামক হক দলের অন্তর্ভুক্ত হয়ে জীবনযাপন করার, একমাত্র হকের পৃষ্ঠপোষক হয়ে দুনিয়াতে থাকার, একমাত্র হকপন্থী হয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।